যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। চন্দন কেন্দ্রাপড়া রামনবমী পুরস্তম চন্দন শ্রীগুণ্ডিচা যাই বুলিছু দেখিছু শ্রীগুণ্ডিচা যাই বুলিছু দেখিছু করিছু কেতে তু মজা এ সাঙ্গ আরে যা দেখি আসিবা কটকর দুর্গা পূজা কটকর দুর্গা পূজা এ সাঙ্গ আরে যা দেখি আসিবা কটকর দুর্গা পূজা কটকর দুর্গা পূজা ওড়কণা মেলণ আড়ি গাঁ ঝুলণ ওড়কণা মেলণ আড়ি গাঁ ঝুলণ কেন্দ্রাপড়া রামনবমী পুরস্তম চন্দন কেন্দ্রাপড়া রামনবমী পুরস্তম চন্দন গজলক্ষ্মী আগরু যাইছু দেখি রাউরকেলা বিশ্বকর্মা যাজপুর ভদরক কালী পূজা বিরজারথ ভুবনেশ্বর রুঙ্কুণা ঢেঙ্কানাড় গজলক্ষ্মী আগরু যাইছু দেখি রাউরকেলা বিশ্বকর্মা যাজপুর ভদরক কালী পূজা বিরজারথ ভুবনেশ্বর রুঙ্কুণা ছাড়িবনি জটণী গণেশ পূজা এ সাঙ্গ আরে যা বুলি আসিবা কটকর দুর্গা পূজা কটকর দুর্গা পূজা এ সাঙ্গ আরে যা দেখি আসিবা কটকর দুর্গা পূজা কটকর দুর্গা পূজা ওড়কণা মেলণ আড়ি গাঁ ঝুলণ ওড়কণা মেলণ আড়ি গাঁ ঝুলণ কেন্দ্রাপড়া রামনবমী পুরস্তম চন্দন কেন্দ্রাপড়া রামনবমী পুরস্তম চন্দন সম্বলপুর ঘটগাঁ ঝামু যাতরা শুনিছি মুঁ ভারি বড় ঝিলিমিলি চান্দি মেড় কটকর সে দশরা অনুজাত বরগড় নুয়াখাই সম্বলপুর ঘটগাঁ ঝামু যাতরা শুনিছি মুঁ ভারি বড় ঝিলিমিলি চান্দি মেড় কটকর সে দশরা ঠারু বেশি সুন্দর কালে তা পূজা ঠারু বেশি সুন্দর কালে তা অশনি রোশনি বাজা এ সাঙ্গ আরে যা দেখি আসিবা কটকর দুর্গা পূজা কটকর দুর্গা পূজা এ সাঙ্গ আরে যা দেখি আসিবা কটকর দুর্গা পূজা কটকর দুর্গা পূজা ওড়কণা মেলণ আড়ি গাঁ ঝুলণ ওড়কণা মেলণ আড়ি গাঁ ঝুলণ কেন্দ্রাপড়া রামনবমী পুরস্তম চন্দন কেন্দ্র କେନ୍ଦ୍ରାପଡ଼ା ରାମନବମୀ ପୁରତମ ଚନ୍ଦନ ଶ୍ରୀଗୁଣ୍ଡିଚା ଯାଇ ବୁଲିଛୁ ଦେଖିଛୁ ଶ୍ରୀଗୁଣ୍ଡିଚା ଯାଇ ବୁଲିଛୁ ଦେଖିଛୁ କରିଛୁ କେତେ ତୁ ମଜା ହେ ସାଙ୍ଗ ଆହାରେ ଯିବା ଦେଖି ଆସିବା ଏ କଟକର